الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عواصمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإنك لعلى خلق عظيم وعن سعد بن هشام قال انطلقت إلى عائشة رضي الله عنها فقلت يا عائشة يا أم المؤمنين أنبئني عن خلق رسول الله صلى الله عليه وسلم قالت ألست تقرأ القرآن قلت بلى قالت فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن رواه مسلم যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত আর শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। অত্যন্ত ভয়ঙ্কর রিপোর্ট বের হচ্ছে পরপর চার দিন দেশের চারটি বিভাগীয় শহর সম্পর্কে, তার মধ্যে আমাদের প্রিয় শহর রাজশাহীও আছে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, আমরা, রাজশাহী, সবগুলো মিলিয়ে দেখা যাচ্ছে প্রায় সমস্যা একই। রিপোর্টটা আপনাদের শুনিয়ে দিলে আপনাদের ধারণার পরিষ্কার হবে। রাজশাহীতে বেসরকারি সংস্থা লাইট হাউসের জরিপ রিপোর্ট যেটা এসছে তা এই, রাজশাহীতে স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া 500+ ছাত্রী যাদের বয়স 13-26 মধ্যে দেহ ব্যবসায় জড়িত হয়ে পড়েছে। বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাজশাহী মহানগরীতে খোলামেলাভাবে দেহ ব্যবসা চলছে 8টি হোটেলে, নাম বলা ঠিক হবে না এজন্য বলছি না। এছাড়া 200+ বাসা বাড়ির পাশাপাশি 15-20 হোটেলে এবং বিউটি পার্লার, ম্যাসেজ পার্লার ও রেস্ট হাউসে চলছে নিয়মিত দেহ ব্যবসা। এই ছাত্রীগুলো কার? নিশ্চয় আপনাদের সন্তান। আপনার বাড়িতে টাকা পাঠান ইউনিভার্সিটি পড়ার জন্য, কলেজে পড়ার জন্য, তারা কি করে অবস্থা বুঝতে পারছেন? জরিপে যে কারণগুলো উঠে এসেছে সেগুলো আমি সংক্ষেপে বলছি। এক, অভাবের তাড়নায়। এরকম অনেক মেয়ে আছে তার বাবারা তাদের পড়ার খরচ যোগাতে পারে না। অনেক স্ত্রী আছে স্বামীরা তাদেরকে পরিত্যাগ করেছে, বহু ঘটনা আছে। এক কথা, অভাবের তাড়নায় একটা কারণ। দ্বিতীয় কারণ, শখে বা বিলাসিতা বসে শখ করে বদমাইশি করার সুযোগ নেয়। তৃতীয় কারণ, নিজের বাড়তি অর্থ কামাই করার ইচ্ছা। বাবা যা টাকা দিচ্ছে তা দিয়ে আমার চলে, কিন্তু আরো যে কিছু দুষ্টমি করব, কিছু বিলাসিতা কাজকাম করব ইত্যাদি কারণে আমার আরো কিছু টাকা দরকার। একটা মোবাইলের দাম যেখানে 15-16 হাজার টাকা, বাবা তো সেটা দিবে না, এটা কামাই করার জন্য পথ বের করতে হবে। তিন, প্রেমিকার প্রতারণার ফাঁদে পড়ে অনেকে এই অন্যায় পথে যাচ্ছে, আজকাল মোবাইলে প্রেম হচ্ছে না। চার, শিক্ষা ব্যবস্থা নৈতিক শিক্ষার ঘোরতর অভাব। আমরা বিবিএ এমবিএ পাস করছি, ব্যবসা শিখছি, কিন্তু সেখানে নৈতিকতা কিছু শেখানো হচ্ছে না। নৈতিকতা শিক্ষার কোন গুরুত্ব এখন সরকারের কাছে নাই, ফলে ছোট্ট বাচ্চা ক্লাস 2-3 ছেলেপেলেকে আগে ললিত কলা শিখতে হয়। এগুলো আমাদের চেয়ে আপনারা বেশি জানেন, যেহেতু শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা থাকি বলে এমন খুব জ্বালা করে চোখটা আমাদের। আর 5 নম্বর, আকাশ সংস্কৃতির নীল দংশন ও পর্ণ ছবি। মোবাইলে নতুন করে শুনলাম গ্রামীণ ফোনের মাধ্যমে ফেসবুক এখন বিনা পয়সা ছেলেরা দেখা শুরু করেছে, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত 12 ঘন্টা ফিরিয়ে। আগে তো কিছু টাকা পয়সা লাগত, এখন কিছুই লাগবে না। এর সুযোগ নেয় দুষ্ট ছেলেরা, দুষ্ট মেয়েরা। জরিপের এই 5টি কারণ, এর সঙ্গে আমরা আরো কিছু যোগ করতে পারি, বাপ মায়ের এবং অভিভাবকদের তদারকির অভাব, এটা অন্যতম কারণ নাকি। সমাজের যারা নেতৃত্ব দিচ্ছি আমরা, সমাজ নেতাদের অনুশাসনের অভাব, এটা কি অন্যতম কারণ নয়? ওই দুষ্ট ছেলেরা বা দুষ্ট মেয়েটা যদি গ্রামে যায়, সে যা খুশি তাই করবে, সমাজ নেতারা তাই মেনে নেবে? আগে কিন্তু এটা ছিল না। এমনকি এমনও আমরা দেখেছি ছোটবেলায়, কলেজের কোনো মেয়ে কলেজে চাই যেভাবে চলুক, বাড়ি যাওয়ার সময় গাড়ি ওঠার আগেই বোরকা পরে। আমি যদি বোরকা ছাড়াই বাড়িতে যাই, তো বাপ মা বা চাষা বা আমার ভাইরা যারা আছে তারা আমাকে দিনাঙ্কার গ্রামে বেরিয়ে দেবে। এই প্রচন্ড অনুশাসন ছিল বলেই তখন মেয়েরা বা ছেলেরা কোন একটা ইসলাম বিরোধী কাজ করতে আগে হিসাব করত, কাজ করার আগে 10 বার ভাবত, এটা করলে আমার গ্রামে যে পাত্তা পাবো কিনা। ওই বন্ধনটা এখন শিথিল হয়ে গেছে না? একটা ছেলের সামনে যদি অন্যায়ও করে, মুরব্বীকে বলে এই বাবা এটা করিস না, এটা কেউ বলে? এই বলাটা বাদ হয়ে গেছে। তো এই 5টার সঙ্গে আমরা এটা যোগ করলাম দুটা, একটা হলো নিজস্ব অভিভাবক যারা আছেন, তো বাপ থাক ভাই থাক যাই থাক, তাদের তদারকির অভাব। আরেকটা হলো সামাজিক অনুশাসনের অভাব। এবার এগুলো প্রতিকার কি হবে এটাও বলি। এর সাথে মসজিদগুলো আমরা আবাদ করতে পারছি না, মসজিদে খুতবা কি যে হচ্ছে আল্লাহ ভালো জানে। সামাজিক সংস্কারমূলক খুতবা যদি না হয়, কারণ আরবিতে খুতবা কে বোঝে? প্রথম খুতবা আরবি, সানি খুতবা আরবি, তারপর ইমাম সাহেব বসে গেল, তথা বাকির বলি। হ্যাঁ, এখন কেউ কেউ অবশ্য আগে বসে বসে কিছু বয়ান দেন, এটা তারা অনধিকার চর্চা করেন। কোরআনে হাদিসে কোথাও এই বিধান তাদেরকে দেওয়া হয়নি যে তিনটা খুতবা দিতে হবে জুমার সময়। খুতবা তো দুটা, তাই না? ওরা তিনটা মানে। এসব পাগলদের কে বুঝাবে? আল্লাহ নবী মেম্বার দাঁড়িয়ে আরবিতে খুতবা দিয়েছে, অথবা আমাদেরকে আরবিতে দিতে হবে। আল্লাহ নবী খালি আরবিতে খুতবার সময় আরবি বলতেন? খুতবাতে নেমে আর আরবি বলতেন না বলেন? বাংলাতে জীবনে বলতে পারতেন না, ও তো মরা পর্যন্ত আরবি বলছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আরবিই বলে গেছে। তুমি তাই বলো, এত যে সুন্নতের আগ্রহী, এদেরকে কেউ বুঝাতে পারবে না, দুনিয়া একদিকে গেলে ওরা বুঝবে না। ফলে আমাদের মসজিদগুলো নিষ্প্রাণ হয়ে গেছে। পার চাঁদের খুতবা আছে না? চাঁদের হিসাবে খুতবা হয়, এটা কি মাস? সফর মাস নাকি নাকি ভুল হচ্ছে আমার, এটা তো জিলহজ মাস শেষই হয়নি একদিন, জিলহজ মাসের একটা খুতবা আছে, চার জুমা কি খুতবা দিবে, চারটে চাঁদ হবে নাকি? এই বারো চাঁদের খুতবা চাঁদই খালি বলা হয়েছে, কিন্তু আসল কথা কিছু বলা হচ্ছে না। ফলে সামাজিক প্রেক্ষাপটের উপরে যে এলাকা যেভাবে যে কোনো সমস্যাগুলো অ্যারাইজ করে সেখানে সেইভাবে খুতবাগুলো কোরআন এবং হাদিসের আলোকে হয়তো, তাহলে অন্তত কিছু মানুষ হলেও জাগ্রত হতো, কিছু মানুষের মধ্যে নৈতিকতা ফিরে আসত, আল্লাহর ভয় অনেকের মধ্যে আসতো, তাই না? দ্বিতীয় আরেকটি কারণ, সমাজে আমরা মেয়েদেরকে জুমার খুতবায় আনা নিষেধ করে দিয়েছি, ঠিক না? একটা ফতোয়া দিয়েই মাহবুবদেরকে আমরা মসজিদ থেকে এবং ঈদগাহ থেকে আউট করে দিয়েছি। হ্যাঁ, ওরা যদি সাহেব বাজারে ঢাকার বাজারে সারাদিন বাজার করে বেড়ায় কোনো সমস্যা নেই, মসজিদে আসলে যত সমস্যা, আহলাদিস যদি এদেশে না থাকতো মাহবুবরা কখনোই মসজিদে বা ঈদগাহ চেহারা দেখতে পাইত না। এটা আমাদের জন্য গর্বের বিষয়, বলুন আলহামদুলিল্লাহ, আমাদের মাহবুবরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের খুতবা শোনেন, আমাদের সঙ্গে মসজিদে সালাত আদায় করেন, পর্দার মধ্যে নিঃসন্দেহে মসজিদে এসে তারা কোনো অপকর্ম করেন না এবং অত্যন্ত সুন্দরভাবে তারা আল্লাহর ভয়ে সেখানে খুতবা শোনেন, ইবাদত করেন, তারা কোনো অন্যায় করেন। এই সুন্দর সুযোগটা, এই সুন্নতটা এরা নষ্ট করে দিয়েছে নিজস্ব বানোয়াট অজুহাত। অথচ পরিষ্কারভাবে আল্লাহ রাসূলের হাদিস, লা তামনাউ আমা আল্লাহ মিনাল মাসাজিদ, তোমরা আল্লাহর বান্দিদেরকে আল্লাহর মসজিদগুলো থেকে বিরত রেখো না, এই হাদিসগুলো এরা মানেন না। তাই বোঝা যাচ্ছে অধিকাংশ মেয়ে যারা আজকে পথভ্রষ্ট হচ্ছে তারা কখনই কোনো অবস্থাতেই দিনের আওয়াজ শুনতে পারে, যেহেতু মসজিদে যায় না। ইউনিভার্সিটিতে আমাদের মসজিদগুলো আছে, সেখানে কি মেয়েদের ব্যবস্থা আছে? কলেজে অনেক সময় মসজিদ আছে, সেখানে মেয়েদের কোনো ব্যবস্থা আছে? নাই, তোমার শুনবে কোথেকে? গ্রামেও নাই, ইউনিভার্সিটিও নাই, শিক্ষা প্রতিষ্ঠানও নাই, তো এরা দিনের কথা শুনবে কিভাবে? নষ্ট হয়ে যাচ্ছে। এরপরে পঞ্চায়েত আছে অনেক গ্রামে, আমাদের এখানে রাজশাহীতে অনেক এলাকায় পঞ্চায়েত আছে না, সমাজ আছে প্রায় সব জায়গাতেই, সেই সমাজে বা পঞ্চায়েতে যদি কিছু বিধিবিধান থাকতো যে কোনো মেয়ে যদি এই ধরনের কোনো অন্যায় কাজ করে তাকে আমরা সমাজ থেকে বয়কট করলাম, তার বিবাহে আমরা যাব না, তার বিবাহ দিতে আমরা সাহায্য করবো না, কোনো বিবাদে আমরা যাবো না, একটুকু যদি থাকে তাহলে কিন্তু অনেকটা মানুষ এটা হুঁশিয়ার হয়। এটা কি আমাদের আছে? বরং এখন বলা হচ্ছে যে যার খুশি করবে, তোমার কি আসে? বলে সামাজিক যেটা বন্ধন ছিল, অনুশাসন ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে, আর পারিবারিক বন্ধনটা ঢিলা হয়ে গেছে। কোনো বাপ মা চায় না যে তার মেয়ে নষ্ট হোক, কোনো বাপ মা চায় না। তবে আমি কোনো কোনো বাপ মার সঙ্গে আমার পরিচয় আছে, পরিষ্কার আমার সামনে তিনি বলেছেন, আরে আমাদের যুগ বাদ দাও, এখনকার মেয়েরা স্বাধীন, তারা নিজেরা তাদের স্বামী বেছে নেবে, আমরা কোথাও খুঁজে বেড়াবো? নিজ কারণ যদি না শুনতাম তাহলে আমি এটা আপনাদের খোদ্দায় বলতাম না। যিনি বলছেন তিনি একদম বড় সমাজ নেতা, তিনি এই ধরনের বাপ মাকে নেই মনে করেন, এবং নিজে তো একটা বাপ, তিনি চাচ্ছেন না তার মেয়েকে তিনি বিয়ে দেবেন, তিনি চাচ্ছেন মনে করেন মেয়ে নিজে বিয়ে করুক, আমি যে খালি বাকি কাজটা করে দেব। এই ধরনের অভিভাবক যারা আছে এটা তো দায়ুস, তারা মেয়ে নষ্ট হলে তারা তাতে কোনো বিবেকে লাগে না, ঘরে বসে যারা এই সমস্ত নষ্ট স্ত্রী, নষ্ট মেয়ে, নষ্ট মা, গৃহবধূদেরকে জেনেও না জানার ভান করে, এরাই হল দায়ুস। দায়ুস কখনো জান্নাতে যাবে না। তিন নম্বর, ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া, মাদ্রাসা বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যেখানেই বলেন, ধর্মীয় শিক্ষাটা এখন হয়ে গেছে নফলে পর্যায়ে। ফলে স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা বেশি পড়াশোনা করে, সেখানে ধর্মীয় শিক্ষা নাই। গত সরকারের আগের সরকার তো আপনারা জানেন ইসলামিক স্টাডিজের মার্ক মাত্র 50, পরে বহু হয়েছে, করার পরে আবার 100 করা হয়েছে। অথচ ইংরেজির 200 মার্ক আবশ্যিক, বলুন বাংলাদেশের ছেলে ইংরেজির 200 মার্ক পড়ে ও কি করবে? ওকে ইংরেজিতে কিছু কথা বলতে পারবে না, ইংরেজিতে পার্সোনালি লিখতে পারবে? আমরা ইউনিভার্সিটিতে থাকি, ইউনিভার্সিটির প্রফেসরদের মধ্যে পড়াশোনা চলাফেরা করি, আমাদের একটা বই অনুবাদ করার জন্য না পেরে ইনকিলাবে অ্যাডভার্টাইজ দিলাম যে টাকা দেবো, একটা ইংরেজি লোক আমার সামনে এসো আমাদের বইগুলো অনুবাদ করো। আমি তো নিজেই ইউনিভার্সিটির প্রফেসরি করি এবং আমার ভাইদেরকে ডিপার্টমেন্ট বন্ধুদেরকে বলেছি, কলম কারো সরেনি, মুখে ফটফট করা অনেক পা, কিন্তু কলম ধরতে গেলে তখন কলম ভেঙে যায়, অত সহজ না। তাহলে তোমাদের দুসময় লাজমি করে লাভটা কি হলো? আমার ছেলেটা ফেল করছে আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ইংরেজি বিভাগে, হাজার হাজার ছেলে গোল্ডেন পেয়েছে, তারা সেখানে যে অ্যাডমিশন টেস্টে মাত্র দুজন অ্যালাউ হয়েছে, এটি কল্পনা করা যায় নাকি, মাত্র দুজন অ্যালাউ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইফে এই রেকর্ড নাই। অথচ এই ছেলেগুলো সব গোল্ডেন পাস, গোল্ডেন পাওয়া, 80% উপরে মার্ক পাওয়া, তাহলে শিক্ষার মান কোথায় চলে যাচ্ছে? এই ছেলেকে বাধ্য করা হচ্ছে ইংরেজি পড়ছে, সে দুসময় পড়ে গেছে, যাওয়ার পরে তার এটুকু উন্নতি হয়েছে, আগে তবু ইংরেজি বিভাগে 125 জন আমাদের বলে ছাত্র ভর্তির সুযোগ আছে, 125 জন ছাড়াই আরো প্রায় 150 হতো, আর এবারে সেখানে লাজমি করার পরে ইংরেজি মাত্র 2 হয়েছে। দুর্ভাগ্য আমাদের, যারা দেখার দায়িত্ব নিয়ে বসে আছেন তারা এগুলো দেখেন না, এটি আমাদের সবচেয়ে দুর্ভাগ্য। ইংরেজি শিক্ষা দূষণ না করে যদি ইসলামিক স্টাডিজ শিক্ষা দূষণ করতেন, তাহলে এই ছেলেগুলো চোর হতো না, ইয়াবা খোর হতো না, অন্যের মেয়েকে নিয়ে বেরিয়ে যেত না, দেশটা ধ্বংস করতো না, সামাজিক এই সমস্যাগুলো সৃষ্টি হতো না, তা না করে উল্টা। প্রতিকার হিসেবে 3 নম্বর আমরা যেটা বললাম, সেটা ধর্মীয় শিক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া উচিত। যে যা পড়ে পড়ুক, সে সায়েন্স পড়ুক, কমার্স পড়ুক, ডাক্তারি পড়ুক, যেমন সৌদি আরবে যেমন আছে, যে তুমি যাই পড়ো পড়ো দুশমার্কের করুন হাদিস পড়তেই হবে। ঠিক, যদি আমাদের দেশে এটা থাকতো তাহলে কি আমাদের ক্ষতি হবে? কোনো সমস্যা নেই, আমরা মুসলমান, যাই পড়ি আমরা পড়ি না করি, আমরা ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, আমরা সবই হবো, কিন্তু আমরা কি আমার দিন সম্পর্কে কিছুই জানবো না? যদি এটা আমাদের সরকার দুশমার্কের আবশ্যিক করে দিতেন, হিন্দুরা তাদের ধর্ম শিক্ষা শিখুক, মুসলমানরা তাদের ইসলাম শিখুক, তাহলে কিন্তু এদেশে দুর্নীতি অনেক কমে যেত। দুর্ভাগ্য আমাদের, এগুলো আমরা বলেও সরকারকে সামান্যতম ঘুরে দিতে পারি নাই, তো যারা এগুলো করছেন, যারা স্টিয়ারিং যাদের হাতে, তারা সব তো বামপন্থী, অধিকাংশ নাস্তিক আমাদের এখানে মন্ত্রী বসে আছে। এরপরে যেসব চ্যানেলগুলো এই চরিত্র বিধ্বংসী অনুষ্ঠান প্রচার করে, এই চ্যানেলগুলো বন্ধ করা সরকারের একটা নির্দেশের ব্যাপার। আজকে বলল কোন কাল ডাকবার হয়ে যাবে ফায়া কোন, এটা খুবই সহজ, অথচ সরকার এই বিষয়ে কোনো সাড়াশব্দ নাই। ধর্মমন্ত্রী একজন বাংলাদেশে তার মাথা সরাসরি টুপি থাকবে, ওদিকে ঠিক আছে সাইনবোর্ড খালি, ভেতরে যদি চেতনা না থাকে তাকে যদি কোনো কাজ হয় নাকি, তাহলে আস। অথচ দিন দিন চ্যানেল চালু করা হচ্ছে, এখন আবার লাজমি করা হয়েছে প্রত্যেক স্কুল মাদ্রাসাতে কম্পিউটার দিতে হবে, তার মানে ওই আকাশ সংস্কৃতি নীল দংশন ছোট্ট বাচ্চারা পর্যন্ত এখন ঘরে বসে শিখবে। কম্পিউটার তুমি না দেয় না নিলে তোমার সরকারি এড বন্ধ হয়ে যাবে, কঠিন অবস্থা। এতিমখানাদের এতিম প্রতিপালন হচ্ছে, সরকার 1000 টাকা দেয়, সরকারি এতিমখানা করছে, আমাদের দেয় না, কিন্তু সেই এতিমখানাগুলোকে বাধ্য করা হচ্ছে তোমাদেরকে অবশ্যই স্কুলে পড়তে হবে, নাহলে এতিমখানা টাকা পাবো না। 1000 টাকা দেওয়া ওদের তো কিছুই হয় না, তারপর আবার লাজিম হচ্ছে তাকে অবশ্যই স্কুলে পড়তে হবে, মানে এখন ওই স্কুলে যাবে এতিমখানায় দেখ আরবি পড়াশোনার সুযোগ আছে, এগুলো সে পড়তে পারবে না। খুবই ট্যাক্টফুলি এগুলো করা হচ্ছে, যাতে মুসলমানের ছেলেমেয়েরা যেন কোনো মতে আরবি বা ইসলাম শিক্ষা না করে, তাদের মাথায় ঢুকি বসে আছে যারাই মাদ্রাসায় পড়বে তারাই জঙ্গি হবে। অথচ আমরা দেখতে পাচ্ছি হওয়ার হামেশা লাশ পড়ছে ইউনিভার্সিটিতে, লাশ পড়ছে কলেজে, মারামারি কাটায় সব করছে আমাদের কলেজের বাহাদুররা, কোন মাদ্রাসার বাহাদুর এগুলো করতে যায় না, কিন্তু দোষ একখানা হয়েই বসে আছে। ধর্মীয় শিক্ষাকে গুরুত্বহীন করার তিক্ত ফলাফল জাতি ভোগ করছে। এই রিপোর্টগুলো উঠে আসাতে আমাদের ভালো হয়েছে না? আমরা রাজশাহী বাসায় কিন্তু আমরা এগুলো জানতাম না, অতএব আমরা দাবি করব আমাদের মাননীয় সরকারের কাছে তারা যেন এই সমস্ত বাজে চ্যানেলগুলো দ্রুত বন্ধ করে দেন, পারলে এর বিপরীতে ইসলামিক চ্যানেল চালু করে দেন, তাও অনেকটা কাজ হবে। যেমন সৌদি আরবে একটা চ্যানেল আছে সারাদিন খালি কোরআন শরীফ হয়, একটা চ্যানেল আছে সে সারাদিন কোরআনের তর্জমা হয়। আমাদের বাংলাদেশে ওরকম যদি চ্যানেল চালু করে দেয়, কোরআনের তর্জমা চ্যানেল চালু করুক বা আরো বহু সুন্দর সুন্দর ইসলামী অনুষ্ঠান আছে চালু করে দিক, কোনো সমস্যা নেই, তাহলে হবে কি কিছু মানুষ হলে তো শুনতে পাবে। আর সমাজ বিরোধী যে সমস্ত মেলা এবং অনুষ্ঠান সমূহ আমরা করে থাকি সরকারের অনুমতি নিয়ে, এগুলো বাতিল করা উচিত। যেন এখানে আপনাদের আনন্দ মেলা নামে হচ্ছে না নদাপাড়াতে, এক মাস ধরে তারা দিন রাত কান ফাটানো মাইকের আওয়াজে ছেলেপিলে লেখাপড়া ধ্বংস করে দিচ্ছে, 10 টাকার বিনিময়ে এক একটা লোভ দেখানো লোভনীয় মাইকিং হচ্ছে, যার মনে আমরা ওটা ঘুরে এসে 10টা দিয়ে একটা হুন্ডা পাওয়া যায়। যারা এসব হুন্ডার মালিক হচ্ছ, যদি আখেরাতে বাঁচতে চাও তাহলে ইমিডিয়েট ওই হুন্ডা যারা দিয়েছে তাদেরকে ফেরত দিয়ে আসো। যত পুরস্কার তোমরা নিচ্ছ 10 টাকার বিনিময়ে, যা সম্পূর্ণরূপে জুয়া। আর আল্লাহ বলছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান, নিশ্চয়ই মদ জুয়া দাবার ঘটি ভাগ্যতি এগুলো অপবিত্র জিনিস, শয়তানি আমল, ফাজতানি বুহ, তোমরা বিরত হও। যারা আল্লাহ বিধানকে অমান্য করে তারা কি জান্নাতে যায় না জাহান্নামে যায়? আমাদের ছেলেদেরকে আমরা সাবধান করছি এগুলো তোমরা করো না। আমি আগে একদিন জুমায় বলেছি, আজও বলছি, আমরা আমাদের সরকারের কাছে লিখিতভাবে দাবি জানিয়েছি, ডিসিসির মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপিও দিয়েছি, কোনোটাই কোনো কাজ হয়নি, কারণ তারাই তো অনুমতিগুলি করাচ্ছে। আর এই যে রিপোর্ট আজকে বের হচ্ছে রাজশাহীর রিপোর্ট, অত্যন্ত সুন্দর শান্ত নগরী আমাদের এটা, আর আমাদের এখানে ছেলেমেয়েরা এরকম নষ্ট হচ্ছে, তার জন্য অন্যতম প্রধান দায়ী কি এই সমস্ত মেলা অনুষ্ঠানগুলো নয়? এই মেলা বন্ধ করতে হবে, এগুলো প্রতিকার। এবার আসুন, যদি আমরা এগুলো করি সমাজ পরিবর্তনের জন্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ কোন বিষয়টি তাকে আপনারা জানেন? হয়তো অনেকের ধারণা সমাজ পরিবর্তনের জন্য প্রধান গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকার পরিবর্তন করা। যদি আমি জিজ্ঞেস করি আপনারা এটাই বলবেন যে সরকার পাল্টাতে হবে, এই সরকার ভালো না, ওই সরকারটা আসুক তাহলে ভালো হয়ে যাবে। এই সরকার পাল্টাপাল্টি করতে করতে আপনাদের ইতিমধ্যে 43 বছর চলে গেছে, ঘুরে ফিরে ওই 3 সরকারই আসছে, কিন্তু সবাইকে আমরা দেখেছি অবনতি ছাড়া উন্নতি কিছু হয়নি। সরকার পরিবর্তনের মাধ্যমেই যে সব কিছু ট্রিটমেন্ট হয়ে যাবে এ কথা যারা বলেন তারা বোকার স্বর্গে বাস করেন। আসল বিষয়টি কেউ খেয়াল করে নাই, আর আসল বিষয়টি আমাদের সামনে এনে দিয়েছেন আমাদের নবী রাসূলরা, কারণ তারা যে কথাগুলো বলে গেছেন কথা নিজেদের বানোয়াট কথা নয়, তারা যা আমাদেরকে শুনিয়ে গেছে সবই আল্লাহর কথা। আল্লাহ তার মানুষ বান্দাকে সৃষ্টি করেছেন, আর বান্দা কিসে পরিবর্তন হয় আল্লাহ ভালো জানেন, আর সেজন্য তার নবীকে তিনি পাঠিয়েছেন এবং তার সময় তিনি নিজে সার্টিফিকেট দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় তুমি মহান চরিত্রের উপরে দণ্ডায়মান। আল্লাহ নবীকে অন্য কিছু বলা হয়নি। একটা সমাজ গড়তে গেলে আগে চরিত্র অন্যতা লাগবে, সবার আগে চরিত্র ছাড়া কশ্চিনকালের সমাজ পরিবর্তন সম্ভব নয়। ইমাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, লাইসাল ইলমু ফি কাসরাতির রাওয়ায়া ওয়ালাকিনাল ইলমু ফিল খাবির, লাইসাত তাকওয়া ফি কাসরাতির রাওয়ায়া ওয়ালাকিনাল ইলমু ফিল খাশিয়া, বেশি বেশি হাদিস বলাটা বড় ইলমের পরিচয় নয়, বরং বেশি বেশি আল্লাহ ভীরু হওয়াটাই হচ্ছে সত্যিকারের আলেমের পরিচয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা, আল্লাহকে সত্যিকার অর্থ ভয় করে তারাই যারা আলেম। আলেম মানে কি ওই নাকি, আলেম বলতে যারা সত্যিকার অর্থ আল্লাহ ভেরু। এরা জিকিরুল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যাদের সামনে কোরআন আয়াত বলে হৃদয়টা ভয় কেঁপে ওঠে, এই বাণীটা কোন মানুষের নয়, এই বাণী সরাসরি আল্লাহর বাণী। আর সেই বাণী আপনাদের সামনে আমরা শোনাচ্ছি, ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এ মুহাম্মদ নিশ্চয়ই তুমি সর্বোচ্চ চরিত্রের উপরে দণ্ডায়মান, আর তোমাকে যদি চরিত্রের উপরে দাঁড় করে রাখতে পারে তো তোমাকে দেখে বহু চরিত্রহীন মানুষ চরিত্রবান হবে। মানুষ পরিবর্তন করতে গেলে চরিত্রবান নেতা আগে চাই সামনে, দুশ্চরিত্র ব্যক্তি সে যত বড় পণ্ডিত হোক না কেন তাকে দিয়ে কশ্চিনকালে সমাজ পরিবর্তন হবে না। কারণ আগে মানুষ ধ্রুবতারা দেখে নদীর মাঝখানে নাবিকরা জাহাজ চালায়, ধ্রুবতারা উত্তর দিকে থাকে না, নদীর কিন্তু ওইদিকে নেতারা হবে ধ্রুবতারার মতো আদর্শ স্থানীয় উসওয়ে হাসানা, মানুষ দূরে দূরে থাকবে, লক্ষ লক্ষ মাইল দূরে থাকবে, সে বলবে আমার নেতা অমুক, দেখো তার চরিত্রে কোনো কালি নাই। ওই নেতা নিহত হবে তথাপি সারা দুনিয়ার মানুষ তাকে সম্মান করবে। আমাদের চার খলিফা তিন খলিফা নিহত হয়নি কি ভাই জানেন তো নাকি? আবু বকর, উমর, উসমান, আলী বলুন রাজিয়াল্লাহু আনহুম, বলুন সবাই রাজিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হন। এই চার মহান খলিফার তুলনীয় কোন মানুষ পৃথিবী থেকে সৃষ্টি হবে? আর সেই মানুষগুলো জীবন্ত অবস্থা ছাড়া জান্নাতের সুসংবাদ পাওয়া মানুষ, অথচ এই চারজন মানুষের তিনজনকে মানুষ খুন করেছে। কারা খুন করেছে? মুসলমান নাম ধরে মেরেছে তাদেরকে, তাতে কি তাদের ইজ্জত কম হয়েছে নাকি? বরং যারা মেলেছে তারাই বেইজ্জত হয়েছে। অতএব হত্যা করা, জেল খাটা, এগুলো কোনো ব্যাপার নয়, ব্যাপারটা আগে দেখুন মূল নেতাটা কেমন। এজন্য যারা সমাজ পরিবর্তন করবেন তাদের সবার আগে এমন নেতা নির্বাচন করতে হবে যে নেতা চরিত্রের দিক দিয়ে সব দিক দিয়ে ফ্রেশ, লালা হলো কিনা অধিক। আমার রসুলের এই প্রথম গুণটা আল্লাহ পাক সর্বোচ্চ গুণটা এখানে তুলে ধরেছেন সূরা কলম চার নম্বর আয়াত। সাদ ইবনে হিশাম বলছেন, ইনতালাক্ত ইলা রাসূল ইলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমি মা আয়েশা সিদ্দিকার কাছে গেলাম, ফাকুলতু ইয়া উম্মুল মুমিনিন, হে উম্মুল মুমিনিন, আম্বিনি আন খুলুকি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল এই বিষয়ে আপনি আমাকে খবর দিন। কালাত আলাস্তা তাকরাউল কুরআন, মা আয়েশা বললেন হে সাদ ইবনে হিশাম তুমি কি কোরআন পাঠ করো না? কুলতু বালা, হ্যাঁ পড়ি তো। قالت كان فإن خلق النبي الله صلى الله عليه وسلم كان القرآن, মনে রেখো আল্লাহর নবীর চরিত্রটাই হচ্ছে কোরআন। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি, পূর্ণ কোরআনের বাস্তব তিনি চিত্র একজন, কোরআনে যেভাবে যা করতে বলা হয় উনি সেভাবে ঠিক তাই করেন। অতএব তোমরা কোরআনের অনুসারে হও তাহলে তোমরা নবীর চরিত্রের অধিকারী হতে পারবে। চরিত্রবান নেতৃত্ব ছাড়া কশ্চিনকালেও চরিত্রবান সমাজ গড়া সম্ভব নয়। যারা শিক্ষকতা করেন তাদেরকে অবশ্যই চরিত্রবান হতে হবে, আর শিক্ষক ছাত্রীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক হচ্ছে প্রায় পত্রিকা দেখি আমরা, তাই না? গৃহ শিক্ষকরা তাদের শিক্ষার মান হারিয়ে ফেলেছে, এমনকি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সম্পর্কে বাজে কথা শোনা যাচ্ছে। এগুলি কি আমাদের জাতির জন্য অশনি সংকেত নয়? দেশের সর্বোচ্চ নেতা যারা, যারা মন্ত্রী লেভেল লোক, তারাও অত্যন্ত বাজে চরিত্রের অধিকারী হয়ে পত্রিকায় শিরোনাম হচ্ছেন, এগুলি কি আমাদের জন্য দুঃসংবাদ নয়? তাহলে কে সমাজ কারা পরিবর্তন করবে? وعن ابي هريره رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم ان الله بعثني لاتمم مكارم الاخلاق رواه الحاكم بسند صحيح وقد ابو هريره رضي الله عنه বলছেন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ارشاد করছেন ان الله بعثني নিশ্চয় আল্লাহ আমাকে পাঠিয়েছেন لاتمم مكارم الاخلاق যাতে সৎ চরিত্রের সর্বোচ্চ বিষয়টি আমি পূর্ণ করে দেই। চরিত্রবান কাফেরদের মধ্যেও আছে, মুশরিকদের মধ্যেও আছে, সাধারণ মুসলমানদের মধ্যেও আছে, আছে না? চরিত্রবানদের মধ্যে সর্বোচ্চ চরিত্র যেটা উত্তমিমা, আমি পরিপূর্ণ করে দেব চরিত্রের সর্বোচ্চ গুণটাকে, সেজন্য আল্লাহ পাক আমাকে দুনিয়া পাঠিয়েছেন, তোমরা আমাকে দেখে শেখো। আপনারা হাদিস আগে বহুবার শুনেছেন, তিন যুবক একদিন গেল আল্লাহ নবীর স্ত্রীর দিকে শোনার জন্য যে আল্লাহ নবীর ইবাদতটা কেমন, জানার জন্য। তো তারা শুনে কানম তাকাল্লুহা, এটুকু কম ইবাদত হয়ে গেল। এবার একজন যুবক বলছে আমি তামাম রাত ইবাদত করব, আর একজন যুবক বলছে আমি তামাম দিন সিয়াম রাখব প্রতিদিন, আর একজন যুবক বলছে আমি জীবনে বিয়ে করব না, তাহলে আমার ইবাদত ক্ষতি হবে। ওই কথা বলা বলি হচ্ছে, ইতিমধ্যে আল্লাহ নবী ঘর থেকে বেরিয়ে আসছেন, কি তোমরা এই কথাগুলো বলছিলে কি? হে আল্লাহ রাসূল, আমরা এগুলো বলছিলাম, শুনে রাখো আমি সর্বোত্তম চরিত্রের অধিকারী, ইন্নি লা'আলামুকুম ওয়া আখশাকুম ওয়া আতাকুম, আমি তোমাদের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ ভীরু, সবচেয়ে বেশি জ্ঞানী এবং সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি মনে রেখে দিও আমি সালাত আদায় করি, সিয়াম পালন করি, রাত্রি ঘুমাই, আবার উঠি, আমি সন্তানের বাপ হয়েছি এবং আমি নিয়মিতভাবে রাত্রি জাগরণ করি। এর বাইরে যারা করবে ফমন রাগবান সুন্নতি ফালে সামেননি, আমার সুন্নতের বাইরে যে যাবে সে আমার দলভুক্ত নয়। তাহলে উত্তম চরিত্রের উদ্দেশ্য লক্ষণ বা নিদর্শন এটা নয় যে আপনি তামাম রাত ইবাদত করবেন, এটা নয় যে আপনি প্রতিদিন সিয়াম রাখবেন, এটা নয় যে বিবাহ সম্পদ বাদ দিয়ে জঙ্গলে যে জটাধারী সাধু সাজবেন। আপনাকে সংসার ধর্ম সবই করতে হবে, এর মধ্যে থেকেই আপনাকে সর্বোচ্চ চরিত্রের অধিকারী হতে হবে, তাহলে আপনি সত্যিকার অর্থে নবীর অনুসারী হতে পারবেন। কথা বলছেন, সমাজ থেকে পালিয়ে গিয়ে জঙ্গলে গিয়ে আপনি সাধু হবেন এটা চলবে না। সমাজের থেকে, সমাজের দুঃখ দৈন্য দশা ভালো মন্দ কষ্ট সহ্য করে সমাজ সংস্কার করার জন্য আপনি সাধ্যমতো চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন, তার আগে নয়। وعن عبد الدرداء رضي الله عنه ان النبي صلى الله عليه وسلم قال ما من شيء اثقل في ميزان المؤمن يوم القيامه من خلق حسن وان الله لا يبغض الفاحش البذيء رواه ابو داود والترمذي بسند جيد ابو الدرداء থেকে বর্ণিত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন মুমিনের আমলনামা সবচেয়ে ভারী হবে খলকুন হাসান, তার সচ্চরিত্রতা। আর আল্লাহ সবচেয়ে ক্রুদ্ধ হবেন ওই ব্যক্তির উপরে যে ফাহেশ আল বাদি, নির্লজ্জ এবং কর্কশ ভাষী। যে সমস্ত মেয়েরা এই সমস্ত অনৈতিক কাজ করে তারা কি লজ্জাশীলা? লজ্জাশীলা এই কাজ করতে পারে? যেসব ছেলেরা এই সমস্ত মাতলামি করে বেড়ায়, মেলায় যায়, সুদ ঘুষ জুয়ায় অংশগ্রহণ করে, এরা কি লজ্জাশীল নাকি? যদি লজ্জা থাকতো তাহলে আল্লাহর বিধানে বাইরে কাজ করতো না। যেখানে বসে সে মেলায় জুয়া খেলছে সেখানে কি আল্লাহ নেই? আল্লাহ দেখছে না তার খেলাটা? যদি সরকারের ক্যামেরায় ধরা পড়ে আল্লাহর ক্যামেরা ধরা পড়বে না? এগুলা কি জবাব দেবে সে কিয়ামতের মাঠে যদি সব তার সামনে তুলে ধরা হবে? এমনাতে কুল্লাহু নাসিন বিইমামে আল্লাহ বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, এই বান্দা এই নাও তোমার আমলনামা নিজে পড়ে দেখো, তুমি তোমার আমল নেওয়ার জন্য তুমি যথেষ্ট হিসাব করো, আমার কিছু করার নেই। তুমি যে অমুক দিন ওই মেলা ছিলে নদাতে আমি দেখেছিলাম, এই দেখো তার রেকর্ড, তুমি অস্বীকার করলে তো যাস। তুমি যে গোপন হোটেলে গিয়ে এই কাম করেছো তোমার আব্বা জানতো না, এ মেয়ে এই দেখো তুমি এই কাম করেছিলে, এই ছেলে তুমি এই কাজ করেছিলে, সব সে ধরা পড়ে যাবে, কে সেদিন বাঁচাবে আমাকে? অতএব সাবধান। ওয়ান আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম من اكثر ما يدخل الناس الجنه فقال تقوى الله وحسن الخلق وسئل عن من اكثر ما يدخل الناس النار فقال الفم والفرج رواه الترمذي بسند صحيح ابو هريره থেকে অন্য হাদিসে বলা হচ্ছে যে আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো কোন বস্তু সব বেশি কোন বস্তু যা মানুষকে জান্নাতে নিয়ে যায়। জবাবে আল্লাহ রাসূল বললেন দুটো বস্তু মানুষকে বেশি বেশি জান্নাতে নিয়ে যায়, এক তাকওয়াল্লাহ আল্লাহকে ভয় করা, দুই খুলকুল হুসনুল খুলকে সর্বোত্তম চরিত্র। আল্লাহকে শুধু ভয় করে কান্নাকাটি করলে হবে না, আপনার চরিত্র ঠিক করা লাগবে আগে। এই দুটো জিনিস মানুষকে সর্বাধিক জান্নাতে নিয়ে যায়। পরবর্তী প্রশ্ন করা হলো হে আল্লাহ রসুল, তো সবচেয়ে বেশি কোন বস্তু মানুষকে জাহান্নামে নিয়ে যায়? জবাব আসলো এখানেও দুটা, আল ফামু আল ফরজ, মুখ এবং লজ্জাস্থান। অন্য হাদিসের সে ব্যাখ্যা, যে ব্যক্তি নিজের জিহ্বা এবং নিজের গুপ্তাঙ্গের জামিন হবে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তার জান্নাতের জামিন হলাম বলে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে দুটো বস্তু সবচেয়ে কঠিন হচ্ছে না? আপনি আপনার মুখ দিয়ে মদ খাচ্ছেন, ইয়াবার ট্যাবলেট খাচ্ছেন, আর গুপ্তাঙ্গ দিয়ে অন্যায় অপকর্ম কুকর্ম করে বেড়াচ্ছেন, এরপরেও আপনি হজ করে উমরা করে আর টঙ্গি ইস্তেমা গিয়ে জান্নাতে যাবেন? এতই সস্তা? খুবই সাবধান, এই হাদিসটা যেন সস্তা মনে থাকে। দুটো বস্তু আপনাকে জান্নাতে নেবে, তাকওয়াল্লাহ হোসনুল খুলক, আল্লাহ ভীতি এবং সচ্চরিত্রতা, আর দুটি বস্তু আপনাকে জাহান্নামে নেবে, আপনার জবান এবং আপনার গুপ্তাঙ্গ। এদের জামিন হতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রসুল আমার জামিন হবে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর রসুল যার জামিন হয় সে কি কখনো জাহান্নামে যায়? আমরা চেষ্টা করব আমাদের যৌবনকে, আমাদের সন্তানদেরকে, আমাদের মেয়েদেরকে যাবতীয় অন্য অপচার থেকে দূরে রেখে তাদেরকে যেন জান্নাতবাসী করার আল্লাহ পাক তৌফিক দান করে। আসুন সমাজ পরিবর্তনের জন্য আমরা সকলে চেষ্টা করি, যিনি যে পজিশনে আছেন সেই পর্যায়ে থেকে চেষ্টা করুন, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। চরিত্রবান জাতি সৃষ্টি করার আগ পর্যন্ত চরিত্রবান সমাজ বা রাষ্ট্র সৃষ্টি করা সম্ভব নয়। আমরা যে কথাগুলো পত্রিকার আগে বলেছি এগুলো আবারও রিপিট করবো না, খালি বলে দিচ্ছি, সর্বোচ্চ দায়িত্বশীল হিসাবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কাকে? সরকারকে না? এরপর আমরা প্রত্যেকেই কিন্তু দায়িত্বশীল, সমাজ নেতা দায়িত্বশীল, শিক্ষক ছাত্রের ব্যাপারে দায়িত্বশীল, স্বামী তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, স্ত্রী তার স্বামী এবং স্বামীর সংসারের ব্যাপারে দায়িত্বশীল, চাকর তার মনিবের সংসারের ব্যাপারে দায়িত্বশীল, সংগঠনের দায়িত্বশীল, সংগঠনের এলাকার সমস্ত এলাকার দায়িত্বশীল, যারা যেখানে আমরা বসবাস করছি সবাই কিন্তু দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলুন আন রায়েতি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই কাল কিয়ামতের মাঠে স্বশ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। অতএব আল্লাহ পাক যেন সেদিন আমাদেরকে লজ্জিত না করেন, আমরা সবাই কায়েম অনুবাক্যে আল্লাহ কাছে প্রার্থনা করি, আল্লাহ তুমি আমাদের সমাজকে সুন্দর চরিত্র সমাজে পরিণত করার জন্য যা যা করণীয় আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো। আমাদের সরকারকে, আমাদের দায়িত্বশীল সমাজ নেতাদেরকে এবং শিক্ষকদেরকে যারা সমাজের পরিবর্তনের জন্য কি পয়েন্টে আছেন, আল্লাহ তাদের সবাইকে দিনমুখী করো, হাদিসমুখী করো, কোরআনমুখী করো। আল্লাহুম আমিন। আকুলু কওলি হাজা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।